নমস্কার সকলকে, আমি সৌম্যদীপ। গল্পাসুরের গল্পের গ্যালাক্সিতে আপনাদের স্বাগতম। গল্পের শুরুতেই একটি কথা, আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা যারা গল্প শোনেন তারা অনেকেই সাবস্ক্রাইব না করেই চলে যান, তাই আপনাদের কাছে আমাদের একটি বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সব রকম নতুন গল্প সংক্রান্ত আপডেট আপনাদের কাছে চটজলদি পৌঁছে যায়। বর্তমানে গল্পাসুরের সমস্ত গল্প শুনতে পাবেন স্পটিফাই অডিও পডকাস্টে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল। চটপট ঘুরে আসুন এবং ফলো করে যুক্ত হয়ে যান আমাদের সাথে। যারা ইন্ট্রো শুনতে আগ্রহী নন তারা কয়েক মিনিট স্কিপ করে মূল গল্পতে চলে যেতে পারেন। সত্যান্বেষী, ক্ষুরধার বুদ্ধি আর অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতার অধিকারী এই সত্যান্বেষীর সত্যান্বেষণের কাহিনী আমরা প্রয়াত কিংবদন্তী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কলমেই চোখের সামনে দেখবার মতোই পড়েছি এবং শুনেছি। সেই মানুষটাকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আমাদের আজকের নিবেদন, হালি শহরে হত্যাকাণ্ড। হালি শহরের প্রখ্যাত জমিদার ত্রিদিবেন্দ্র সরকার আসেন সত্যান্বেষীর কাছে একটা হারিয়ে যাওয়া দেবতার মূর্তি উদ্ধারের জন্য। পাশাপাশি জানা যায় সেই মূর্তির জন্য খুনও হয়েছে একটা। সত্যান্বেষী সেখানে পৌঁছাবার আগেই হয় দ্বিতীয় মৃত্যু। রহস্য অন্বেষণ করতে গিয়ে উঠে আসে জমিদার বাড়ির পুরনো ইতিহাস। সত্যান্বেষী কি পারবে সেই খুনের কিনারা করতে? ইতিহাস উন্মোচন করতে গিয়ে বেরিয়ে পড়বে কি কোনো গুপ্তধনের ঠিকানা? জানতে হলে শুনতে থাকুন লেখক সুকান্ত দাসের কলমে সত্যান্বেষী অবলম্বনে হালি শহরে হত্যাকাণ্ড। আজকের গল্প পাঠে পিনাকি চ্যাটার্জি, মূল চরিত্রে ব্রতদীপ এবং অন্যান্য চরিত্রে প্রাহী, ইন্দ্রনীল, সৌরভ, অভিক, মৌমিতা, শুভ, রাকিব ও সৌম্যদীপ। পর্ব পরিচালনা, সম্পাদনা এবং প্রযোজনায় রাকিব, প্রচ্ছদ নির্মাণে সৌরেন্দ্র এবং গল্পের সূত্রধার আমি সৌম্যদীপ। শুরু হচ্ছে লেখক সুকান্ত দাসের কলমে হালি শহরে হত্যাকাণ্ড। ব্যোমকেশের হাতে যখন কাজ থাকে না তখন তার মাথার ভেতর নানা ধরনের অপ্রয়োজনীয় বস্তু নিয়ে গবেষণা করার রোগ চাপে। গত 3 মাস ধরে একটাও কেস নেই তার হাতে। এই অবসরে আমিও জমিয়ে ব্যোমকেশের আগের বছর সমাধান করা একটা কেস নিয়ে লেখা শুরু করেছি। বেশ তরতর করেই চলছে আমার সেই রহস্য কাহিনী লেখা। মাঝে মাঝে তার কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আসি ব্যোমকেশের কাছে, না হলে নিজের কাজ নিয়ে ব্যোমকেশ এত ব্যস্ত যে কথা বলারই ফুরসত নেই। সত্যবতীর হাতের রান্না করা সুস্বাদু খাবার আর নিজের পরবর্তী রহস্য উপন্যাস, যদিও তা ব্যোমকেশেরই অবদান, এই দুই নিয়ে বেশ আছি। ও, ব্যোমকেশের সেই শখের কথা বলি। ভারতবর্ষের বুকে বিভিন্ন জায়গায় নানান সময় গড়ে ওঠা টেরাকোটার কাজের যে মন্দিরগুলো রয়েছে তার একটা গোটা বিশ্বকোষ বানিয়ে ফেলার কাজটা ব্যোমকেশ বিনা পারিশ্রমিকের বিনিময় হাতে তুলে নিয়েছে। এর মধ্যেই পুরনো খবরের কাগজ আর ছবি মিলিয়ে প্রায় 243টা মন্দিরের নামসহ সমস্ত বিবরণ সে লিপিবদ্ধ করেছে তার খাতায়। এ বিষয়ে তার উৎসাহের কোনো খামতি নেই। গভীর রাত্রেও তাকে যেমন দেখেছি টেবিলে বসে ডাঁই করা কাগজপত্র নিয়ে কাজ করতে, তেমন দুপুরেও দেখেছি। বলাই বাহুল্য, এর জন্য তার নাওয়া খাওয়া মাথায় উঠেছে। তার জেরেই সত্যবতীর সাথে 2 দিন আগেই তার রীতিমতো ঝগড়া বেঁধে গিয়েছিল। দুপুরের খাবার দিয়ে সত্যবতী ব্যোমকেশকে একবার ডেকে গিয়েছিল, কিন্তু যাচ্ছি বলার প্রায় 30 মিনিট পরেও যখন তার যাওয়া হলো না, তখন এ ঘরে এসে সত্যবতী টেবিলে খোলা বইটা দুম করে বন্ধ করে দিল। ব্যোমকেশ হাঁ হাঁ করে উঠতে গিয়েও মাথায় হাত দিয়ে টেবিলে ঝুঁকে পড়ল। আরে আরে, কতক্ষণ ধরে খুঁজে খুঁজে ছবিটা পেয়েছিলাম তোমার কোনো ধারণা আছে? দিলে তো আমার পুরো 10 মিনিটের শ্রম পণ্ড করে, ব্যোমকেশ বলে উঠল। আর এই যে আমি সকাল থেকে রান্না করলাম, খেয়ে আমাকে উদ্ধার করে তারপর এসব নিয়ে পড়ে থাকলেই তো হয়, সত্যবতী রেগে গিয়ে বলল। ব্যোমকেশ আমার দিকে একবার তাকাল, আমি কোনো পক্ষই সমর্থন করতে পারবো না জেনে চুপ করে বসে রইল। ব্যোমকেশ আবার বলল, এই অজিত, যাও তো তুমি খেতে বসো, আমি আসছি 5 মিনিটে। না ওসব হবে না, এখনই চলো। ব্যোমকেশের একটা হাত টেনে ধরল সত্যবতী। আমি অবস্থা বেগতিক দেখে উঠে খাবার ঘরের দিকে হাঁটতে শুরু করলাম আর বললাম, মোল্লার দৌড় ওই মসজিদ পর্যন্তই। খেতে খেতে ব্যোমকেশকে বললাম, আজকাল হাতে তো কোনো কেসই নেই গো, দুনিয়ার সব চোর ডাকাত কি সাধু হয়ে গেল? হ্যাঁ, ব্যোমকেশ বলল, আসল কথাটা হলো মাথা খাটিয়ে চুরি কিংবা ডাকাতি করার মতো ধৈর্য আর সময় আজকাল কারোরই নেই, আর খুন করে তো এখন কেউ পালাতেই পারে না, তার আগেই ধরা পড়ে যায়। যদিও দু একটা কেস হাত গলে বেরিয়ে আসেও, তাতেও মাথা গলাবার কিছুই নেই দেখে আমি নিই না। কথাটা মিথ্যে নয়, আগের মাসেই একজন এসেছিল তার চুরি যাওয়া হীরের নেকলেসের জন্য। ব্যোমকেশ পুরোটা শুনে বলল সেক্রেটারিকে জেরা করতে, তাহলেই ধরা পড়বে। সত্যিই তাই হলো, চুরি সে না করলেও তার মদত ছিল। লোকটি ব্যোমকেশকে কিছু টাকা দেওয়ার জন্য জোরাজুরি করলেও সে নাকচ করেছিল। সকালগুলো কাগজপত্র আর কলমের যুদ্ধে আর দুপুরগুলো অলসভাবেই কাটছিল। বিকেলটায় মাঝে মাঝে বাইরে থেকে বেরিয়ে আসছিলাম একাই, বিষ্ণুপুরের কোনো এক মন্দিরের টেরাকোটার কাজ নিয়ে একটা বিতর্কিত মন্তব্যের খোঁজ পেয়েছে ব্যোমকেশ, তাই নিয়েই উঠে পড়ে লেগেছে সে। এভাবেই নিরলসভাবে কেটে যাচ্ছিল দিনগুলো। এমনই একটা সন্ধ্যায় পুঁটিরাম এসে খবর দিল একজন দেখা করতে এসেছে ব্যোমকেশের সাথে। ব্যোমকেশ খুব বেশি উত্তেজিত হলো না, হাতে সিগারেটে একটা টান দিয়ে বইয়ের পাতা থেকে চোখ না তুলেই উত্তর দিল, ঠিক আছে আসতে বলো। দরজায় ঝুলানো পর্দা ঠেলে যে লোকটা ভেতরে এলো তার বয়স খুব কম হলেও ষাটের বেশিই হবে, প্রায় মোটার দিকেই শরীর, সামান্য বেঁটে, গায়ের রং শ্যামলা, চোখে পুরু পাওয়ারের চশমা, হাতে একটা দামি কাঠের লাঠি। লাঠিটা সদ্য কেনা বোঝাই যাচ্ছে, গায়ে একটা সাদা রঙের পাঞ্জাবি আর ধুতি। চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে রীতিমতো কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। বাইরে ঘোড়ার গাড়ির শব্দ আগেই পেয়েছি, পোশাক আশাকেও একটা আভিজাত্যের ছাপ রয়েছে। তিনি ব্যোমকেশকে একটা নমস্কার করে দাঁড়িয়ে রইলেন, ব্যোমকেশও প্রতি নমস্কার করে বসতে বলল। আমিও ভদ্রতাবশত ভদ্রলোকের নমস্কারের প্রত্যুত্তর জানালাম। ভদ্রলোক চেয়ারে বসেই আমার দিকে তাকালেন। ব্যোমকেশ বলল, উনি আমার বন্ধু অজিত, আপনার কোনো সমস্যা নেই, আপনি ওর সামনে নির্ভয়ে সব বলতে পারেন। ভদ্রলোক একটু কাশলেন, একবার চশমাটা ঠিক করলেন, একবার হাতের লাঠিটা সাবধানে পাশে রাখলেন। ব্যোমকেশ কিন্তু বই থেকে মুখ তোলেনি, একবার কথা বলেই আবার সেদিকে মন দিয়েছে। ভদ্রলোক বোধহয় একটু অস্বস্তি বোধ করলেন, এই কারণেই তার কিছুটা সময় লাগল। তারপর বললেন, আমি ত্রিদিবেন্দ্র সরকার, আমি আসছি হালি শহর থেকে। এই কথাটা শুনেই ব্যোমকেশের বই বন্ধ হয়ে গেল। সে ভদ্রলোকের দিকে ঘুরে বলল, ত্রিদিবেন্দ্র সরকার হালি শহরের বিখ্যাত জমিদার অমরেন্দ্র সরকারের প্রপৌত্র। আপনার বাড়ি থেকেই তো কিছুদিন আগে একটা সোনার মূর্তি চুরি গেছে, একটা খুনও হয়েছে তার সাথে। খবরের কাগজে পড়েছি ব্যাপারটা, কিন্তু পুলিশ তো খুনি ধরে ফেলেছে, তবে চুরি যাওয়া মূর্তিটা উদ্ধার হয়নি এখনো। ভদ্রলোক একটু স্বাভাবিক হলেন, এবার বললেন, পুলিশ সন্দেহ করছে বাড়ির দারোয়ান এই কাজ করেছে, কারণ মৃতদেহ পাওয়া গেছে গেটের কাছেই, কিন্তু আমি তা মনে করি না। রামচরণ আমাদের বাড়িতে সেই ছেলেবেলা থেকেই আছে, ওর পক্ষে এ কাজ করা সম্ভব নয়। আর তাছাড়া যে মারা গেছে সেও আমাদের বাড়ির পুরনো সেবায়েত। ব্যোমকেশ বলল, আপনি এতটা নিশ্চিত কি করে হচ্ছেন? এমনও তো হতে পারে সেবায়েতই মূর্তি চুরি করে পালাচ্ছিল, তাকে আটকাতে গিয়েই বা উল্টোটাও যদি হয়। ভদ্রলোক একবার চশমা ঠিক করলেন, তারপর বললেন, ব্যাপারটা ওভাবে বোঝানো সম্ভব নয়, তার জন্য আপনাকে আরো কয়েকটা ব্যাপার বলা দরকার। ব্যোমকেশ বলল, আপনি নিশ্চিন্তে সব বলুন, আমি শুনছি। তবে তার আগে চা এসে গেছে। পুঁটিরাম চা আর বিস্কুট নিয়ে ট্রেতে করে হাজির, তিনজন তিন কাপ চা নিয়ে বসলাম। ভদ্রলোক চশমাটা খুলে একবার মুছে নিয়ে আবার পড়লেন, তারপর বলতে শুরু করলেন। হালি শহরে আমাদের বাড়িটা গঙ্গার ধার ঘেঁষেই। বাড়ির চৌহদ্দি পেরিয়ে কয়েক মিনিট হাঁটলেই গঙ্গার ধারে চলে যাওয়া যায়। বাড়িটা তৈরি হয়েছিল আজ থেকে প্রায় 80 বছর আগে। তার আগে ওখানে অবশ্য অন্য একটা পরিবারের বসতি ছিল। আমাদের জমিদারি কিন্তু 100 বছর ধরে, তবে তখন আমাদের বাস ছিল কল্যাণী সীমান্ত অঞ্চলে। সে যাই হোক, স্বাধীনতার আগে আমাদের পরিবারের সাথে ইংরেজদের উপরমহলের বেশ ভালো সম্পর্ক ছিল। অমরেন্দ্র সরকারের আমলে তো ইংরেজ সাহেবরা আমাদের বাড়িতে যাতায়াত করতেন রীতিমতো। তার লেখা একটা ডায়েরি থেকে কিছু অমূল্য জিনিসের কথা জেনেছিলেন আমার বাবা শৈলেন্দ্র সরকার ও তার ভাই মানে আমার কাকা সমরেন্দ্র সরকার। তবু এও আজ থেকে প্রায় 40 বছর আগেকার কথা। সেই ডায়েরিতে মূল্যবান জিনিস সম্পর্কে আরও অনেক কিছুই লেখা ছিল, কিন্তু সমস্যা ছিল বিস্তর। যে সময় ওই ডায়েরি লেখা হয়েছে তখন গঙ্গা ছিল অনেক দূরে। এই 40 বছরে গঙ্গা উঠে এসেছে আরও কাছে, তাই আমাদের আগের বাড়ি ছেড়ে আমরা পাকাপাকিভাবে বসবাস করতে শুরু করেছি এই নতুন বাড়িতে। তাই সেই সময়ের লেখার কথার সূত্র এই সময় আদৌ কোনো কাজে লাগবে কি না তা নিয়ে বিস্তর ভাবনা ছিল। একরকম বাদের খাতায় ফেলা ছিল ঘটনাটা। সত্যি বলতে কি, জমিদারি আর না থাকলেও আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পত্তি আর জমিজমার আয়ে রমরমা না হলেও বেশ সচ্ছলভাবেই আমাদের কেটে যেত। অমূল্য জিনিসের প্রয়োজন বা লোভ কিছুই ছিল না, এভাবেই চলছিল সব। বিগত 2 মাসের মধ্যে গঙ্গার পাড়ে আমাদের ফেলে আসা ধ্বংসপ্রাপ্ত বাড়িতে রাতের দিকে নাকি কাউকে ঘুরতে দেখা গেছে। সত্যি বলতে কি, ওদিকটায় মানুষের বাস কম। আমাদের বাড়ির পর থেকেই শুরু লোকালয়। জেলেরা অনেক রাতের দিকে মাছ ধরতে গিয়ে তাকে দেখেছে। অনেক রাত্রেও তাকে দেখা গেছে ওই বাড়ির ভাঙাচোরা ইট আর গাছের জঙ্গলের মধ্যে। কিন্তু দিনের আলোয় লোক নিয়ে অনেক খোঁজাখুঁজি করেও তাকে দেখতে পাওয়া যায়নি। এই নিয়ে একটা কথা রটে গেছে চারিদিকে, কিন্তু রাত্রে কিংবা দিনে ওখানে যাবার সাহস কিন্তু কারোর নেই। একে সাপের ভয়, তার উপর আবার ওই অজানা লোকটার আবির্ভাব। এই লোকটা কোনো একটা পাগল হতে পারে, এরকম একটা কথাও অনেকেই বলেছে, কিন্তু সেদিকে কান পাতার সময় আমার ছিল না। পরের মাসেই মেয়ের বিয়ে, তার তোড়জোড় করতেই ব্যস্ত ছিলাম। তো 7 দিন আগেকার কথা, রাত্রে খাওয়া দাওয়া করে সবে ঘুমোতে যাব। এমন সময় নিচে একটা চিৎকার শুনে নেমে যাই। গিয়ে দেখি গেটের কাছে মাটিতে পড়ে আছে আমাদের মন্দিরের সেবায়িত অঘোরনাথ, মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা। তার পাশেই দাঁড়িয়ে আমাদের দারোয়ান রামচরণ, ভয়ে সে থরথর করে কাঁপছে। রামচরণ অঘোরনাথকে বাবা বলেই ডাকত। এই দৃশ্যটা সে সহ্য করতে পারেনি। অঘোরনাথ তখনও বেঁচে ছিল, তার সামনে যেতেই সে আমায় কাছে ডাকল। তারপর আমার কানে কানে বলল, সোনার মূর্তি এ বাড়িতেই আছে। তারপর গুপ্তধন গুপ্তধন বলেই মৃত্যুর কোলে ঢলে পড়ল। গুপ্তধনের কথাটা সবাই শুনলেও মূর্তির কথাটা শুনেছি একমাত্র আমি। পুলিশকে খবর দিয়ে মন্দিরের কাছে গিয়ে দেখি দরজা খোলা। কি ভেবে ভেতরে ঢুকেই চক্ষু স্থির। মায়ের মূর্তির নিচে একটা সোনার নটরাজ মূর্তি রাখা থাকে, সেটা নেই। এবার মনে হলো অঘোরনাথ এই মূর্তির কথা চুপি চুপি বলল কেন, সবাই তো তা জানে। আর কোন গুপ্তধনের কথা বলছে সে, তাকে খুনি বা করল কে? পুলিশের অনুমান রামচরণ নটরাজের মূর্তি দিয়ে সেবাইতকে খুন করে সেটাকে লুকিয়ে রেখেছে, কিন্তু আমার তা মনে হয় না। এবার থামলেন ভদ্রলোক। এতক্ষণ ব্যোমকেশ একটাও কথা বলেনি, এবার বলল, সেদিন বাড়িতে কি আর অন্য কেউ এসেছিল, মানে বাড়ির বাইরের কেউ? ভদ্রলোক বললেন, আসলে কয়েকদিন আগেই আমাদের পরিবারের পরম্পরায় চলে আসা মা কালীর মূর্তির পুজো ছিল। সেই উপলক্ষে অনেক বাইরের লোক আর কিছু আশেপাশের লোকজনও ছিল। সেখানে দু একটা অচেনা মানুষ ঢুকে পড়াটা কি খুব কঠিন ব্যোমকেশবাবু? আচ্ছা, আপনাদের বাড়িতে সদস্য কতজন, মানে আপনার ছেলে কিংবা অন্যান্য সদস্য? সদস্য বলতে আমি, আমার ছেলে, তার স্ত্রী আর তাদের এক ছেলে। আমার এক ভাই ছিল, তবে বহু বছর আগে সে হঠাৎ হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তাকে। তার এক ছেলে আছে আর চাকর বাকর, এই যা। ব্যোমকেশ দুহাত জড়ো করে মুখের ওপর দিল। দেওয়ালে বড় ঘড়িটার কাছে একটা টিকটিকি ঘুরে বেড়াচ্ছে, সেদিকে তাকিয়ে ব্যোমকেশ বলল, আপনি চাইছেন আমি আপনার বাড়ির গুপ্তধন খুঁজে দিই, তাই তো? ভদ্রলোক আবার চশমা ঠিক করলেন, তারপর বললেন, গুপ্তধন আদৌ কিছু আছে কিনা আমার জানা নেই, থাকলেও পুরনো বাড়ির সাথে সেটা গঙ্গার বুকে। তবে সেবাইতের খুনের একটা কিনারা না হওয়া পর্যন্ত শান্তি পাব না। ব্যোমকেশ বলল, পুলিশের তদন্ত কতদূর এগোলো? ভদ্রলোক মৃদু হাসেন, কিছুটা তাচ্ছিল্য ফোটে তার ঠোঁটে। পুলিশ তো রামচরণকেই খুনি ঠাউরেছে, অথচ আমি জানি ও এই কাজ করতেই পারে না। ব্যোমকেশবাবু, আমার একটা অনুরোধ ছিল। ব্যোমকেশ কেন? আমিও বুঝতে পারছিলাম ভদ্রলোকের অনুরোধটা কি হতে পারে। ভদ্রলোক পকেট থেকে একটা সাদা খাম বার করে টেবিলের উপর রাখলেন, তারপর বললেন, আমি আপনাকে এই কেসে নিযুক্ত করতে চাই, এই সামান্য পারিশ্রমিক রইল অগ্রিম। আপনি যদি আমার বাড়িতে গিয়ে ব্যাপারটা একটু দেখেন তাহলে খুব ভালো হয়। একটা টেলিফোন করে দিলেই হবে, আমি সব ব্যবস্থা করে রাখব। ওতে আমার টেলিফোন নম্বরটি রইল। বলেই উঠে দাঁড়ালেন ভদ্রলোক। একটা নমস্কার প্রতি নমস্কারের পরে ভদ্রলোক বাইরে বেরিয়ে গেলে ব্যোমকেশ আবার নিজের কাজে মন দিল। আমি মিনিটখানেক অপেক্ষা করে বললাম, তাহলে কি ভাবছ? মিনিট দুয়েকের নিরবতার পর ব্যোমকেশ উত্তর দিল, টিরাকোটার কাজ, অর্থাৎ এই শিল্পকে বইয়ের পাতায় ঠিক যতটা পুরনো বলা হয় আসল সত্যিটা কিন্তু তার থেকেও পুরনো। অনেক পুরনো আমলের মন্দিরের গায়ে পুরোটা না হলেও নিচের দিকে অথবা উপরের দিকে এই ধাঁচ লক্ষ্য করা গেছে। আমি অধৈর্য হয়ে বললাম, আরে কেসটা নিয়ে ভাবছো না? ব্যোমকেশ প্রথমে অবাক হয়ে তারপরে বলল, কেস? হ্যাঁ, আমার মনে হয় না গুপ্তধন বলে কিছু আছে ও বাড়িতে, তোমার কি মনে হয়? আমি ভেবে বললাম, গুপ্তধন যদি নাই থাকে তাহলে ভাঙা বাড়িতে কি খোঁজে একজন? তাছাড়া বাড়ির সবাই থাকতে একজন সেবায়েতকেই কেন মারা হলো? কেসটা সহজ নয় অজিত, আজ নয়, এটা নিয়ে কাল ভাবা যাবে। আমি খুশি হয়ে বললাম, তাহলে আবার শরীর আর মস্তিষ্কের জং সারবে, কি বলো ব্যোমকেশ? ব্যোমকেশ আড়মোড়া ভাঙতে ভাঙতে হাত দিয়ে খামটা তুলে দেখে 100 টাকার কয়েকটা নোট রয়েছে সেখানে। অলসভাবে সেটা টেবিলের ওপর রেখেই উঠে পড়ে আবার। এবার তার গন্তব্য খাবার ঘরের দিকে। শিয়ালদা স্টেশন থেকে রেলগাড়িতে যাত্রা শুরু হলো আমাদের। স্টেশন ছেড়ে রেলগাড়িটা কিছু দূর যাবার পরেই শুরু হলো দুপাশে সবুজের ভিড়। কলকাতার বুকে যেটুকু সবুজ এখনও লেগে আছে তাও যে কয়েক দশকের মধ্যেই নিশ্চিহ্ন হয়ে যাবে তা আমি ফলক করে বলতে পারি। ত্রিদিবেন্দ্রবাবুকে আগেই ফোন করে দেওয়া হয়েছিল, তিনি স্টেশনে গাড়ি পাঠাবার ব্যবস্থা করে রাখবেন বলেছেন। বেরোবার আগে ব্যোমকেশের সাথে সত্যবতীর একপ্রস্থ মন কষাকষির পর্ব চলেছে। সত্যবতীর উত্তেজিত স্বরে কয়েকবার না না কথাটা কানে এসেছে। আসলে তারই বা দোষ কি? আগেরবার মুর্শিদাবাদের মহাদেবের লুকোচুরি কেসটায় ব্যোমকেশকে যে কতটা বিপদে পড়তে হয়েছিল তা সেও জানে। তবুও কোনোভাবে সত্যবতীকে বুঝিয়ে আসতে হয়েছে, যত দ্রুত সম্ভব ফিরে আসবে এ আশ্বাস ও দিয়ে এসেছে। তবুও বেরিয়ে আসার সময় দরজার কাছে দাঁড়িয়ে থাকা সত্যবতীর চোখে আমি জল টলমল করতে দেখেছি। আজবে নারী চরিত্র, তার তল বোঝা খুব মুশকিল। রেলগাড়ি যখন হালিশহর স্টেশনে পৌঁছলো তখন দুপুর শেষের পথে। এদিকটা সবুজ গাছপালা আর চাষের জমি অধিক, তাই সূর্যের শেষ পাটে অস্ত যাওয়ার দৃশ্যটাও সুন্দর। স্টেশনে নেমে ব্যোমকেশও সেদিকেই দেখছিল। ফটক পেরিয়ে বাইরে আসতেই রাস্তার ওপর একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেল। গাড়োয়ান গোছের লোকটা আমাকে দেখে এগিয়ে এলো, তারপর ব্যোমকেশের দিকে সোজাসুজি তাকিয়ে প্রশ্ন করল, আপনারা কলকাতা থেকে আসছেন বাবুরা? আমি বললাম, হ্যাঁ। জমিদার বাড়ি থেকে আসছো? সে মাথা নাড়ল। আমরা গাড়িতে উঠলাম। গাড়ি চলতে শুরু করলে ব্যোমকেশ প্রশ্ন করল, তোমার নাম কি? আমার নাম হরিদাস বাবু। তুমি কি জমিদার বাড়িতেই কাজ করো? হ্যাঁ বাবু, জমিদার বাড়ির গাড়ি আমি চালাই, আর একজনও চালায়, ওর শরীর আসটা খারাপ। কতদিন ধরে আছো তুমি জমিদার বাড়িতে? তা বাবু বছর পাঁচেক তো হবেই, বেশিও হতে পারে। আমি বলতেই যাচ্ছিলাম জমিদার বাড়ির খুনের ব্যাপারে। আচ্ছা, জমিদার বাড়িতে যে, কিন্তু তার আগেই ব্যোমকেশের আমার দিকে তাকানো দেখে বুঝতে পারলাম বেফাঁস কিছু বলে ফেলছি। মনে পড়ল ব্যোমকেশ বলেছিল, তুমি কতটা জানো তা সামনের জনকে জানানোর দরকার নেই, সবার কাছে থেকে তুমি যতটা জানতে পারবে ততটাই তোমায় সাহায্য করবে। হরিদাস বলল, আগে কিছু বলছিলেন বাবু? আমি প্রসঙ্গ ঘুরিয়ে দেবার জন্য বললাম, আচ্ছা জমিদার বাড়ি গঙ্গা থেকে ঠিক কত দূরে? বেশি দূরে নয় বাবু, হেঁটেই যাওয়া যায়। এবার ব্যোমকেশ একটা অদ্ভুত প্রশ্ন করল, আচ্ছা জমিদার বাড়িতে কোনো গুপ্তধন আছে? হরিদাস একটু চমকালো যেন, তারপর বলল, গুপ্তধন? আপনারা কি পুলিশের লোক বাবু? ব্যোমকেশ হাসল, বলল, না না, আমরা জমিদার বাবুর অতিথি মাত্র। আগে গুপ্তধন আছে কিনা জানি না, তবে জমিদার বাড়ির মন্দিরে সেবাই মরার সময় একটা গুপ্তধনের কথা বলেছিল, এইটা জানি। বলেই হরিদাস বলল, এসে গেছি। আমরাও সামনে তাকিয়ে দেখলাম, হ্যাঁ জমিদার বাড়ি হলে এমনই হওয়া উচিত। এ যেন সেই কবির বর্ণনায় সে কি এক দৃশ্য দেখিলাম, আহা ভুলিব না, ভুলিব না কখনোই। জমিদার বাড়ির বাইরে মস্ত বাগান দুদিকে, তার মাঝখান দিয়ে নুড়ি বেছানো রাস্তা, সেই রাস্তা দিয়েই চলল ঘোড়ার গাড়ি। বড় ফটকটা খুলে দিল একজন দারোয়ান। হরিদাস বলল, আগের দারোয়ানকে পুলিশ ধরে নিয়ে গেছে, আমি হলক করে বলতে পারি খুনটা সে করেনি। দুপাশে বাগান শেষ করে বাড়িটার সামনে এলাম দুজন। বাড়িটা দোতলা, বাইরে থেকেই দোতলার ব্যালকনিটা দেখা যায়। দরজার কাছেই হাসি মুখে দাঁড়িয়ে ত্রিদিবেন্দ্র সরকার নিজে। আমরা গাড়ি থেকে নামতেই দেখলাম তার পাশে দাঁড়িয়ে আরও কয়েকজন। আলাপ পর্ব সেখানেই মিটল। ত্রিদিবেন্দ্র সরকারের ছেলে সমরেন্দ্র সরকার, তার স্ত্রী ও আরও কয়েকজন যুবক দাঁড়িয়ে, একটা বছর দশকের ছেলেও আছে সেখানে, এটি ত্রিদিবেন্দ্রের নাতি। দোতলায় আমাদের একটা ঘরে থাকতে দেওয়া হয়েছে। পিছনের জানলা দিয়ে দেখা যায় দূরে গঙ্গার ধারে বিস্তৃত সবুজ জঙ্গলাকীর্ণ সমভূমি। আমি বিছানায় প্রায় শুয়ে পড়েই বললাম, কেসটা কিন্তু আমার মাথায় কিছুই ঢুকছে না ব্যোমকেশ। ত্রিদিবেন্দ্র সরকার আমাদের পরিচয় কাউকে দেননি, এটা তো বুঝলাম, কিন্তু কেন? কারণ আমি ওনাকে বারণ করেছিলাম যাতে আমার কাজের সুবিধে হয় কিছুটা। আসলে বিপদটা ঠিক কোন দিক থেকে আসতে পারে তার কোনো আভাসই আমার কাছে নেই, তাই সাবধান থাকা দরকার। আর গুপ্তধনের ব্যাপারটা? গুপ্তধনের ব্যাপারটাই বেশি জটিল অজিত। গুপ্তধনটা আসলে কি তা কেউই জানে না, তাই আমায় একেবারে শূন্য থেকেই শুরু করতে হবে। পরপর দুটো মৃত্যু হয়ে গেছে, আবার যদি একটা খুন হয়ে যায় তাহলে তো দ্বিতীয় মৃত্যু। মানে খুন কার? আমাদের কথাবার্তা চলছে এমন সময় ত্রিদিবেন্দ্র সরকার উপস্থিত হলেন। বিছানার একপাশে বসে তিনি বললেন, ব্যোমকেশবাবু, সেই লোকটার মৃতদেহ কাল সকালে পাওয়া গেছে ওই ভাঙা জমিদার বাড়িতে। পুলিশ বলছে সাপের কামড়ে মারা গেছে, কিন্তু ও ওখানে কি করছিল তা জানা যায়নি। আচ্ছা ত্রিদিবেন্দ্রবাবু, আপনার ভাই ঠিক কতদিন আগে হারিয়ে গেছিল? তা প্রায় বছর দশেক হবে। সেই ডায়েরির কথা কি সে জানতো? এই কথায় চমকে ওঠে ত্রিদিবেন্দ্র সরকার। তারপর বলেন, হ্যাঁ, সেই ডায়েরিটা ভাইয়ের নিখোঁজ হবার পর থেকে আর পাওয়া যায়নি। তাহলে কি ও গুপ্তধনের কথা জানতো? আমার মনে হয় জানতো, কিন্তু যদি জেনেই থাকে তাহলে এত বছর পর কেন? আরো আগে তিনি এলেন না কেন? মানে আপনি বলতে চাইছেন ওই লোকটাই আমার ভাই? সেটাই তো মনে হচ্ছে, তবে আমি কিন্তু একদম নিশ্চিত নই। আপনি মৃতদেহ দেখেছিলেন? না, আমি যাওয়ার আগে মৃতদেহ নিয়ে যায় পুলিশ। আচ্ছা, বাড়ির সবার সাথে কি এখন কথা বলা যেতে পারে? পারে, তবে আপনি যে বলেছিলেন কাউকে আপনার কথা না বলতে। হ্যাঁ বলেছিলাম, তবে এখন আর তার প্রয়োজনীয়তা দেখছি না। খাবার টেবিলে বসেছে সবাই, একমাত্র ত্রিদিবেন্দ্র সরকারের নাতি বাদে। ভাত, মাছের মাথা দিয়ে ডাল, মাছ ভাজা আর মাছের ঝোল, চাটনি, পাঁপড় ভাজা, মিষ্টি। ব্যোমকেশ খেতে খেতে মাঝে মাঝেই অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছে। আমি সেদিকে না তাকিয়ে খাওয়ায় মন দেবার চেষ্টা করলাম, কিন্তু বারবার মনে হতে লাগলো সেই লোকটার কথা। ভাঙা জমিদার বাড়িতে সে কি খুঁজছিল? তাহলে কি গুপ্তধন ওখানেই আছে? হঠাৎ দেখি ব্যোমকেশ একবার পায়ে করে কি যেন তুলে নিয়ে পকেটে পড়ল, তারপর যেন খুব মন দিয়ে খাচ্ছে এমনভাবেই খেতে লাগলো। খাবার পর ঘরে গিয়ে দেখি একটা দলা পাকানো কাগজ সে টান টান করে নিয়ে খুব মন দিয়ে পড়ছে। সেটা লেখা রয়েছে, গুপ্তধন খোঁজার জন্য গোয়েন্দা লাগানো হয়েছে, কিন্তু গুপ্তধন যে নেই, যা আছে তা মৃত্যু। আমি চমকে উঠলাম, এখানে ব্যোমকেশকে চিনল কে? ব্যোমকেশের কপালে চিন্তার ভাঁজ দেখে কিছু প্রশ্ন করলাম না, জানলাটা গিয়ে ভালো করে বন্ধ করে দিয়ে নিদ্রা দেবীর আরাধনার চেষ্টা করতে লাগলাম। অনেক রাত্রে ঘুম ভাঙতে দেখি ব্যোমকেশ একটা বই খুলে দেখছে, হাতে একটা সিগারেট। অল্প আলোয় বইটার প্রচ্ছদে দেখলাম বড় বড় করে লেখা বঙ্গরত্ন, বাংলার অনামী ও নামী ঐতিহাসিক রত্ন নিয়ে লেখা বই। এই বইটা ত্রিদিবেন্দ্রবাবু আমাদের ওখানে যাবার পরের দিনই ব্যোমকেশ কিনেছে। তার মানে ব্যোমকেশ গুপ্তধন ব্যাপারটা নিয়ে ভালোই মনোযোগ দিয়েছে। সকালে জানলা দিয়ে রোদটা চোখে এসে পড়ছিল, তার জন্যই মনে হয় ঘুমটা ভেঙে গেছে। উঠে দেখি ব্যোমকেশ ঘরে নেই। বিছানা ছেড়ে ব্যালকনিতে এসে দেখি বাইরের বাগানে একজন গাছে জল দিচ্ছে। ব্যোমকেশকে কোথায় খুঁজতে যাব ভাবছি, এমন সময় দেখি ব্যোমকেশ নিজেই ব্যালকনির অন্য দিক দিয়ে হেঁটে আসছে। আমায় দেখেই হাসি মুখে বলল, সুপ্রভাত অজিত। তুমি আবার এত সকালে কোথায় গিয়েছিলে? ওপরে ছাদে গেছিলাম, আর ওখানেই দেখা হয়ে গেল ত্রিদিবেন্দ্রবাবুর ভাইয়ের ছেলে মনীন্দ্রর সাথে। জানতে পারলে কিছু? তেমন কিছু না, সে কলকাতায় থাকে, বটানি নিয়ে পড়াশোনা করছে, ছুটিতে বাড়িতে এসেছে। একবার ছাদে যাবে, একটা জিনিস দেখাবো। দুজন আবার ছাদে উঠে এলাম। পুরনো দিনের ভারী কড়িবর্গার ছাদ, উঁচু মোটা রেলিং দিয়ে ঘেরা, একদিকে গঙ্গা দেখা যায়। ব্যোমকেশের হাত অনুসরণ করে দেখলাম একটা পুরনো ভগ্নপ্রাপ্ত বাড়ি, এটাই বোধহয় সেই জমিদার বাড়ি। ব্যোমকেশ যেন নিজের মনেই বলে উঠল, এই ছাদ থেকেই খুব ভালোভাবেই ওখানের সব কিছু লক্ষ্য করা যায়। তারপর স্বাভাবিক গলায় আমাকে বলল, ও হ্যাঁ অজিত, তুমি যখন ঘুমোচ্ছিলে তখন আমি নিচে গিয়ে মন্দির চত্বরটা ঘুরে এসেছি। বিশেষ কিছুই নেই, ভিতরে শুধু একটা মা কালীর মূর্তি। মন্দির বাড়ি লাগোয়া হলেও বাড়ির ফটক অবধি অনেকটাই হাঁটা পথ। আমি বললাম, আর অঘোর সেবায় খুন কোথায় হয়েছিলেন? ব্যোমকেশ একটা সিগারেট ধরিয়ে বড় টান দিয়ে বলল, ওই হাঁটা পথের মাঝখানে। বেশিক্ষণ সেখানে দাঁড়ালাম না, নিচে গিয়ে হাত মুখ ধুয়ে তৈরি হয়ে ত্রিদিবেন্দ্রবাবু ও সবার সাথে বৈঠকে বসলাম। একটা ঘরে বসে আছি সবাই। ত্রিদিবেন্দ্র সরকার সবার উদ্দেশ্যে বললেন, অঘোরের মৃত্যুটা আমার কাছে পরিষ্কার নয়। তাছাড়া পুলিশ রামচরণকেও ধরে নিয়ে গেছে অকারণেই। তাই আমি ব্যোমকেশবাবুকে ডেকে এনেছি এই রহস্যের সমাধান করার জন্য। তার কথায় কম বয়সী একজন যুবক বাদে বাকিরা একটু অবাক হল। এবার ব্যোমকেশ ত্রিদিবেন্দ্রবাবুর ছেলেকে প্রশ্ন করল, আপনি তো সমরেন্দ্রবাবু, আচ্ছা যেদিন অঘন মারা যায় সেই সময় আপনি কোথায় ছিলেন? যুবকটি একটু ইতস্তত করে প্রথমে, তারপর বলে, নিজের ঘরেই ছিলাম, আমি আর আমার স্ত্রী কথা বলছিলাম, হঠাৎ করেই নিচে গোলমাল শুনে বাইরে বেরিয়ে দেখি মনেন্দ্র ব্যালকনি দিয়ে নিচের দিকে যাচ্ছে, ওকে জিজ্ঞেস করতে যাব, তখনই নিচ থেকে একজন কাজের লোকের চিৎকারে শুনতে পাই সেবাই তঘর মারা গেছে, তারপর নিচে যাই। চুপ করে সমরেন্দ্র। আর আপনি? স্ত্রী লোকটির দিকে তাকায় ব্যোমকেশ। আমি ঘরের ভেতরেই ছিলাম, ওনাকে বেরিয়ে যেতে দেখেই ব্যালকনিতে গিয়ে দাঁড়াই, দেখি দেখি সবাই দৌড়ে মন্দিরের দিকে যাচ্ছে, তারপর আমিও নেমে যাই। এবার ব্যোমকেশ তাকায় ত্রিদিবেন্দ্র সরকারের দিকে। আপনি কি সবার আগেই পৌঁছেছিলেন? না, আমি ঘরে কি একটা কাজ করছিলাম, কিছুক্ষণ পরে মনেন্দ্র এসে খবর দেয় আমায়, তারপর আমি যাই, বলেন ত্রিদিবেন্দ্রবাবু। মানে সবার আগে খবরটা পায় মনেন্দ্র? মনেন্দ্র মাথা নাড়িয়ে সায় জানায়। হ্যাঁ, আমি বাগানেই ছিলাম, আসলে রাতের বেলা গাছের কিছু পর্যবেক্ষণের কাজ থাকে, আমি রোজই করি, সেদিনও তাই করছিলাম। প্রথমে মন্দিরের দরজা বন্ধ হওয়ার শব্দ হয়, তারপর আমি আর একটু পিছনের দিকে সরে এসেছি, এমন সময় একটা চিৎকার, ঠিক কি হলো বুঝতে না পেরে হতভম্বের মতো দাঁড়িয়ে আছি, এমন সময় আর একটা চিৎকার শুনি, তারপর মন্দিরের দিকে দৌড়ে গিয়ে দেখি অঘর মাটিতে পড়ে আছে, মাথায় আঘাতের চিহ্ন, সামনে রামচরণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। আমি তখনই একবার অঘরকে দেখে নিয়ে জ্যাঠাকে ডাকার জন্য ও পড়ে আসি। থামল মনেন্দ্র। ব্যোমকেশের মুখের সামনে দুটো হাত, গভীরভাবে কিছু ভাবছে সে। এবার সে বলল, আর গুপ্তধনের কথাটা? মনেন্দ্র উত্তর দেয়, গুপ্তধনের কথা তো আমরা কোনোদিন শুনিনি, সেদিনই প্রথম শুনলাম। আমি লক্ষ্য করলাম ত্রিদিবেন্দ্রের বলা সোনার মূর্তির কথাটা ব্যোমকেশ তুলল না, আমিও বুঝলাম সে চাইছে না সেটা কাউকে জানাতে। সেদিনের মতো প্রশ্ন উত্তর পর্ব সমাপ্ত করে উঠলাম আমরা। আমার মাথায় এখন রীতিমতো জট পাকিয়ে যাচ্ছে, জানি না ব্যোমকেশ কতদূর কি বুঝছে। দুপুরে আমি আর ব্যোমকেশ বেরিয়ে এলাম বাড়ি থেকে, হরিদাসের সাথেই গাড়ি করে গঙ্গার দিকে যাওয়া ঠিক হলো আমাদের। কিছুটা গাড়িতে যাওয়ার পর আমরা এমন একটা জায়গায় নামলাম যেখানে আর গাড়ি এগোয় না, তাই আমরা হাঁটতে লাগলাম। আমি একটা প্রশ্ন না করে পারলাম না, বললাম, আমি একটা জিনিস ভাবলাম, কোনোভাবে ওই সেবায়েত গুপ্তধনের খোঁজ পেয়ে গিয়েছিল, কিন্তু তাই নিয়ে পালাতে গিয়ে ও কারোর সামনে পড়ে যায়, আর তখনই দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়, আততায়ী তাকে মাথায় আঘাত করে গুপ্তধন নিয়ে চম্পট দেয়। ব্যোমকেশ বলে, তাহলে দ্বিতীয় খুনটা? কোথায় দ্বিতীয় খুন, ওটা তো সাপের কামড়ে মারা গেছে। ব্যোমকেশ বলে, যে লোকটা অতদিন ধরে ওই বাড়িতে রইল সে ঠিক অঘোর মারা যাওয়ার দুদিন পরেই সাপের কামড়ে মরল, এতটা কাকতালীয় ব্যাপার ভাড়া বাড়ি নয় কি? তাহলে তোমার কি মনে হয়? আমার মনে হয় আর একটা খুন হবে, যদি না আমি ভুল হই। আমি চমকে উঠলাম, কার খুন? ব্যোমকেশ বলল, ত্রিদিবেন্দ্র সরকার স্বয়ং অথবা মনেন্দ্র। ধ্বংসস্তূপের দিকে আমরা হেঁটে যাচ্ছি দেখে হরিদাস হাঁ হাঁ করে তেড়ে গেল। কি করছেন বাবু, ওদিকে যাবেন না, সাপ কোপের আড্ডা, এই সেদিনই একজনকে সাপে কেটেছে। ব্যোমকেশ আর আমি কিন্তু এবার দাঁড়িয়েছি সামনেই গঙ্গার গা ঘেঁষে পোড়ো জমিদার বাড়ি। হরিদাস আমাদের কাছে এসে বলল, ওদিকটা ভালো নয় বাবু। ব্যোমকেশ বলল, আচ্ছা হরিদাস, মৃতদেহটা কোথায় পড়েছিল? ওই ওই ওই ভিতরের দিকে, বলে ভেতরে হাত দেখায় হরিদাস। একবার নিয়ে যাবে আমাদের? ব্যোমকেশ নাছর বান্দা দেখে হরিদাস আস্তে আস্তে ঝোপ ঠেলে পুরনো জমিদার বাড়ির দিকে এগোতে থাকে। পিছনে আমি আর ব্যোমকেশ। জঙ্গলটা বাইরের দিকে যতটা ঘন ভেতরের দিকে একটু কম। বাড়িটা অনেক বড়, প্রায় তিনতলার মতো উঁচু, আর প্রতিটি তলায় কমপক্ষে 24টার মতো ঘর আছে। যদিও ঘরের সংখ্যাটা ব্যোমকেশের অনুমান, যেদিকটা গঙ্গার দিকে আছে সেদিকটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে বেশি। গঙ্গার উত্তাল ঢেউ আর জলরাশির গতিবিধির পরিবর্তনই যে এই ধ্বংসের মূল কারণ তা বোঝাই যায়। আমরা সাবধানে জঙ্গল পেরিয়ে মূল বাড়ির কাছে এসে পৌঁছলাম। সিঁড়িগুলো ক্ষয়ে জায়গায় জায়গায় ফাটল ধরেছে, উপরে ওঠা যে একেবারেই অসম্ভব তা এক পলক দেখি বোঝা যায়। হরিদাস নিচের তলায় একটা ঘর দেখিয়ে বলল, এই ঘর থেকেই পাওয়া গেছিল মৃতদেহটা। ঘরের দেওয়ালে মাকড়সার জাল আর ধুলোর রাজত্ব, মেঝেতেও এক রাশ ধুলো। তবে ঘরের এক পাশটা সামান্য পরিষ্কার করা হয়েছে মনে হলো। সেখানে কিছু ছেঁড়া কাগজ, খাবারের উচ্ছিষ্ট, মোমবাতি পড়ে আছে। হরিদাস ঘরে ঢোকেনি সাপের ভয়ে। ব্যোমকেশ এক মনে ঘরের চারদিকটা লক্ষ্য করতে লাগলো, যেন কিছু একটা খুঁটছে। আমি কাগজগুলো তুলতে তুলতে বললাম, আচ্ছা পুলিশ কি এই ঘরটা তল্লাশি চালায়নি, তাহলে এগুলো পেল না? ব্যোমকেশ অন্যমনস্কভাবে বলল, একটা ভব ঘুরে পাগলের জন্য পুলিশের অত সময় নেই, বিশেষ করে কেউ যদি না চায় একটা মৃত্যুর তদন্ত ঠিকভাবে হোক, তাহলে আর সেটা নিয়ে অযথা পুলিশ মাথা ঘামাবে কেন? চাইছে না, কিন্তু কেন? আর কে সেই মানুষ যার কথা পুলিশ শুনবে? ব্যোমকেশ অবাক হয়ে তাকায় আমার দিকে। আমার মনে হয়, এই রে, সত্যিই ব্যাপারটা বোঝা উচিত ছিল আমার। কিন্তু আমার কিছু বলার আগেই ব্যোমকেশ একটা গন্ধ শুঁকতে শুঁকতে এগিয়ে যায় একটা দেওয়ালের দিকে। আমিও বাতাসে নাক টানি, কিন্তু কোনো গন্ধই পাই না। অবাক কাণ্ড, ব্যোমকেশের হলোটা কি? ব্যোমকেশ কিন্তু ততক্ষণে একটা দেওয়ালের কাছে পৌঁছে গিয়ে আর একটা অবাক কাণ্ড করে ফেলেছে। একটা লাঠি কুড়িয়ে নিয়ে সেই দেওয়ালের ছোট্ট ফাঁকটায় ঢুকিয়ে দিয়ে নাড়া দিয়েছে। একবার, দুবার, তিনবারের বার যেই আবার লাঠিটা ঢোকাতে যাবে, অমনি সেই ফাঁকটার ভেতর থেকে একটা শব্দ পেলাম, একটা ফোঁস ফোঁস শব্দ। ভয়ে দুপা পিছিয়ে গিয়ে বলে উঠলাম, ব্যোমকেশ, সাপ! ব্যোমকেশও একপাশে সরে দাঁড়িয়েছে, হাতে লাঠিটা ধরা। ব্যোমকেশের মুখে একটা অদ্ভুত হাসি। একটা ভাঙাচোড়া দেওয়ালের গর্তে সাপ থাকবে এ তো স্বাভাবিক, কিন্তু তাতে এত খুশি হবার কি আছে বুঝলাম না। আমরা দুজন মিলে সেই ফাঁকটার দিকে একভাবে তাকিয়ে আছি। সময় কোথা থেকে কেটে যাচ্ছে সে খেয়ালই নেই। প্রায় মিনিট পাঁচেক পর ফাঁকের ভেতর থেকে একটা কালো রঙের সরীসৃপের মাথা বেরিয়ে এলো। তার লাল চেরা জিভটা মুখের ভিতর থেকে লকলক করে বাইরে আসছে। মাত্র দু আঙুল মতো তার শরীরটা বাইরে বেরিয়ে আছে, আর তাতেই আমার বুকটা ধড়াস করে উঠল। না জানি এই বাড়িটায় আর কত এমন সুদৃশ্য সরীসৃপ লুকিয়ে আছে। একবার নিজের পায়ের দিকে ভালো করে দেখে নিলাম। ব্যোমকেশ চাপা গলায় বলল, এই সেই দ্বিতীয় খুনি অজিত, তবে নিজে থেকে ইনি খুন করেননি, খুব পরিকল্পনা করেই খুনটা করানো হয়েছে নাকে দিয়ে। আমি অবাক হয়ে গেলাম, কিছুই বলতে পারলাম না। ব্যোমকেশ কি পাগল হয়ে গেল নাকি? ব্যোমকেশ এবার সাপটাকে তাড়ানোর চেষ্টা করতে লাগলো, লাঠিটা দিয়ে সাপটাকে ভয় দেখাতে লাগলো। আমিও ততক্ষণে ঘরের অন্য পাশে সরে গেছি। সাপটা এই অকারণ আক্রমণে প্রথমে কিছুটা বিমূঢ় হয়ে গেল যেন, তারপর ধীরে ধীরে ভেতরে ঢুকে গেল। ব্যোমকেশের মুখে বিরক্তি ফুটে উঠল, সে একবার লাঠিটা ফেলে দিতে গেল ছুঁড়ে, কিন্তু পরক্ষণেই আবার লাঠিটা শক্ত করে ধরে এগোলো ফাঁকটার দিকে। এবার আমার রাগ উঠল অচিরেই। আমি চিৎকার করে বললাম, কি করছো ব্যোমকেশ, তুমিও কি সাপের কামড় খেতে চাও নাকি? ব্যোমকেশ রীতিমতো রেগে উঠল। এবার আমায় বলল, তোমার সমস্যা হলে বাইরে গিয়ে অপেক্ষা করো, এত ভীতু কেন তুমি অজিত? কথাটা গায়ে লাগলো, কিন্তু আমি জানি ব্যোমকেশ যখন কোনো কেসের একটা গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে রীতিমতো ঘেঁটে থাকে তখনই সে এই ধরনের কথাবার্তা বলে, তাই আর ঘাঁটালাম না ওকে। বাইরে বেরিয়ে এলাম, দেখি হরিদাস উদ্বিগ্ন মুখে উঁকি ঝুঁকি মারছে। আমায় দেখে তার ধরে প্রাণ এলো যেন, বলল, বাবু ওখানে থাকা বিপদের, বেরিয়ে আসুন জলদি। আমি উদাস্বরে বললাম, ভিতরে এক সাপ ধরা বেঁধে সাপ ধরতে উদ্যত হয়েছে হে, এই সাপ কিচ্ছুটি করতে পারবে না। ব্যোমকেশ বেরিয়ে এলো পাক্কা 10 মিনিট পর। এই 10 মিনিট আমার মনের অবস্থাটা ঠিক কেমন ছিল তা বোঝানো সম্ভব নয়। তাকে বেরিয়ে আসতে দেখে আমি এগিয়ে গেলাম, কিন্তু কোনো প্রশ্ন করার আগেই সে বলল, হরিদাস জমিদার বাড়ি নিয়ে চলো আমাদের। কোনো কথা না দাঁড়িয়ে আমরা জমিদার বাড়ির দিকে উদ্যত হলাম। জমিদার বাড়ি ফিরে দুপুরের দিকে আমি আর ব্যোমকেশ গেলাম মনেন্দ্রর ঘরে। মনেন্দ্র তখন ঘরেই ছিল। ব্যোমকেশ একভাবে তার ঘরটা দেখতে লাগল। তার ঘরে আসবাব বলতে একটা খাট, তার পাশে টেবিলে ডাই করা বই খাতা, একটা আলমারি, আলনা আর বড় একটা আয়না, জানলার দিকে একটা টানা টেবিল, সেই টেবিলের উপর অনেকগুলো গাছ রাখা রয়েছে। প্রতিটা গাছের জন্য একটা আলাদা করে টব রাখা আছে। একটি গাছের টবের নিচে লেখা সাবজেক্ট। ব্যোমকেশ প্রশ্ন করল, মনেন্দ্র তুমি কোনো গাছ নিয়ে কি কোনো গবেষণা করছিলে? মনেন্দ্র মাথা নাড়িয়ে হ্যাঁ বলে বলে, আমাদের এবারের প্রজেক্ট ছিল গাছের মধ্যে জৈবিক বিক্রিয়া ঘটিয়ে তার পরিবর্তন করা। আমি যে বিষয়টা নিয়েছিলাম তাতে গাছের জৈবিক পরিবর্তনে যাতে সরীসৃপ প্রাণীদের আকৃষ্ট করা যায় সেটা, অনেকটা বলতে পারেন সর্পগন্ধা গাছের বিপরীত জৈবিক ক্রিয়া, আমি তা নিয়েই গবেষণা করছিলাম। বাহ, বেশ বেশ, তা এই ঘরেই কি তুমি সেটা করছিলে? না, পাশের ঘরে, আসুন। ব্যোমকেশ, আমি আর মনেন্দ্র পাশের ঘরে গেলাম। একটা লম্বা আর চওড়া টেবিলের এক ধারে সারি দিয়ে কয়েকটা গাছ, তার পাশেই নানা আকারের বোতলে বিভিন্ন রাসায়নিক পদার্থ। ব্যোমকেশ খুব সাবধানে সেগুলো নিয়ে নাড়াচাড়া করতে লাগল, গাছগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখল, তারপর মনেন্দ্রকে বলল, ওদিকে জানালাটা একটু খুলে দাও তো, একটু হাওয়া আসুক। মনেন্দ্র জানলা খুলতে যেতেই ব্যোমকেশ একটা গাছের একটা ডাল ভেঙে নিজের পকেটে পড়ল। এত তাড়াতাড়ি ব্যাপারটা ঘটে গেল যে আমি শুধু দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করতে পারলাম না। যদিও ব্যোমকেশের সাথে থাকার সুবাদে এমন অনেক অত্যাশ্চর্য ঘটনার সম্মুখীন আমায় হতে হয়েছে, যা প্রথমে নিতান্তই বোকামি মনে হলেও পরে দেখা গেছে তার কারণ আছে। আমিও তাই স্বাভাবিকভাবেই গাছপালা দেখায় মন দিলাম। ব্যোমকেশ এবার মনেন্দ্রকে বলল, আচ্ছা মনেন্দ্র, তোমার বাবাকে তুমি দেখেছো? মনেন্দ্র বলল, হ্যাঁ, আমার বয়স যখন 16 তখন বাবা হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আর ওই পুরনো জমিদার বাড়িতে যে লোকটা কিসব খুঁজে বেড়াচ্ছিল তাকে তুমি দেখেছিলে? না, তবে রাত্রের দিকে ছাদে গিয়ে 2-1 বার ওখানে আলো জ্বলতে দেখেছিলাম। আচ্ছা মনেন্দ্র, একটু ভেবে বলো তো, যেদিন রাত্রে অঘোর খুন হয় সেদিন তুমি ঠিক কি কি শব্দ শুনেছিলে? মনেন্দ্র ভাবল কিছুক্ষণ। ব্যোমকেশ আবার বলল, সেদিন রাত্রের একমাত্র সাক্ষী তুমি আর রামচরণ, কিন্তু কেউই কিছু দেখনি, শুধু শব্দ শুনেছ, তাই এই শব্দগুলোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে ভেবে বলো। মনেন্দ্র স্মৃতি হাতড়ায়। আমি ব্যোমকেশের মুখের দিকে একবার তাকাই, আর একবার তাকাই মনেন্দ্রর দিকে। মনেন্দ্র থেমে থেমে বলে, বাগানের দিকটায় ঘুরছিলাম, গাছগুলো কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল, তাই ভাবলাম হয়তো গাছে কোনো পোকা লেগেছে। এক ধরনের ছোট ছোট পোকা হয়, তারা সূর্যের আলো সহ্য করতে পারে না, তাই রাতে বেরোয়। তো আমি গাছের পাতাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি, এমন সময় মন্দিরের দরজা বন্ধ হওয়ার শব্দ পেলাম। এ তো রোজই হয়, তাই ভেবে আমি আমার কাজ করে যেতে লাগলাম। কিন্তু কিছুক্ষণ পর একটা চিৎকার শুনতে পাই। কি হলো ব্যাপারটা বোঝার আগেই আবার একটা চিৎকার। তখন ছুটে যাই গেটের দিকে। ব্যোমকেশ হাত তুলে থামায় মনেন্দ্রকে। এক মিনিট, দুটো চিৎকার মানে দুজনের না একজনের? দুজনের, প্রথমটা অঘরের আর দ্বিতীয়টা? আমি কথা বলার একটা সুযোগ পেয়ে মরিয়া হয়ে বলে উঠলাম, রামচরণের? হ্যাঁ, দুটো চিৎকার, কিন্তু এক সময় নয়, প্রায় 2 মিনিট তো হবেই তাদের ব্যবধান। অথচ মন্দির থেকে ফটকের দূরত্ব পায়ে হেঁটে প্রায় 4 মিনিট। আচ্ছা, মন্দিরের দরজা বন্ধ হওয়ার ঠিক কতক্ষণ পরে প্রথম চিৎকারটা হয়? তা অত হিসেব নেই, তবে প্রায় 5 মিনিট তো হবেই। ব্যোমকেশ ভাবল কিছুক্ষণ, তারপর বলল, আচ্ছা এবার ভেবে বলো তো, প্রথম চিৎকারের পর কি আর কোনো শব্দ শুনেছো তুমি, যে কোনো সামান্য শব্দ? মনেন্দ্র যে অনেক চেষ্টা করছে মনে করার সেটা তার মুখ দেখেই বোঝা যায়। তারপর বলে, যদিও সত্যি কিনা জানি না, তবে কারোর ছুটে যাওয়ার একটা শব্দ হালকা কানে এসেছিল। রাতে অনেক ধরনের জন্তু হেঁটে গেলে সেই আওয়াজটা হওয়া অস্বাভাবিক নয়, তাই তেমন গুরুত্ব দিইনি। আচ্ছা মনেন্দ্র, তোমায় অনেকটা বিরক্ত করলাম, এবার তাহলে আসি। মনেন্দ্র ম্লান হাসল, দরজা অবধি গিয়ে একবার পিছন ফিরে ব্যোমকেশ বলল, আশা করছি তোমার বাবার খবর শীঘ্রই পাবে, তবে তা ভালো হবে কি না তা নিয়ে সন্দেহ আছে। বিকেলে হরিদাসের ঘোড়ার গাড়িতে করে স্থানীয় থানার উদ্দেশ্যে যাত্রা করলাম। এর মাঝে একবার মাত্র ব্যোমকেশের মুখ থেকে বেরিয়ে এলো, গুপ্তধন অজিত, গুপ্তধনের লোভ একটা মানুষকে দিয়ে কি কি না করাতে পারে, ভাবতেও অবাক লাগে। তারপর সেই যে মুখ বন্ধ করলো, একেবারে মুখ খুলল থানায়। নমস্কার, আমি ব্যোমকেশ বক্সী, সত্যান্বেষী। জমিদার বাড়ির খুনের ব্যাপারটা আমি তদন্ত করছি, একবার রামচরণের সাথে কথা বলতে চাই। থানার ওসি ভরদ্বাসবাবু দেখলাম ব্যোমকেশকে চেনেন, তাকে খাতির করার জন্য চায়ের আমন্ত্রণ জানালেও ব্যোমকেশ তা নাকচ করে রামচরণের সাথে দেখা করতে চায়। আমিও যাই ওর সাথেই। রামচরণের বিশাল শরীর, কালো লম্বা চেহারা, গালে দাড়ি আর পাকানো গোঁপ, কিন্তু ব্যোমকেশ পুলিশের লোক না শুনে প্রায় তার পায়ে কেঁদে পড়ার জোগাড়। ব্যোমকেশ তাকে অনেক কষ্টে বুঝিয়ে বলল, রামচরণ, আমি জানি তুমি খুন করনি, কিন্তু পুলিশ প্রমাণ চায়, তাই আমায় সব শক্তি বললে তোমায় আমি বাঁচাবই, কথা দিলাম। এই কথায় রামচরণ একটু শান্ত হয়ে বলতে শুরু করে, সেদিন রাত্রের দিকে আমি ফটকের পাশে বসে ঝিমোচ্ছিলাম, হঠাৎ দেখি অঘর বাবা আসছে এইদিকে, তার পাশে একটা লোক, দুজনে হাঁটতে হাঁটতে কথা বলছে। আমি একবার দেখে নিয়ে একটু ওই খৈনি নেবার জন্য ঘরে ঢুকেছি, বাইরে আধার খুব, আমি অঘর বাবাকে ভালোভাবে চিনতে না পারলেও তার গলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম, কাউকে তিনি যেন বলছিলেন, এটা ঠিক হচ্ছে না, এটা অন্যায়। ব্যোমকেশ প্রশ্ন করে, কাকে বলছিলেন দেখেছো? কাউকে দেখিনি বাবু, ততক্ষণে আমি ভিতরে ঢুকে গেছি, একটা চিৎকার শুনে বাইরে এসে দেখি অঘর বাবা মাটিতে পড়ে আছেন, আর একজন দৌড়ে বাগানের দিকে চলে যাচ্ছে। তারপর আমার চিৎকার শুনে মনেন্দ্রবাবু দৌড়ে আসেন, উনিই খবর দেন সবাইকে। ব্যোমকেশকে দেখে মনে হলো আশাহত হয়েছে, আর কিছু না বলে সে বেরিয়ে আসে। তারপর ভরদ্বাসবাবুকে বিদায় জানিয়ে আমরা রামচরণের গাড়িতে করে রওনা হলাম জমিদার বাড়ি। সন্ধ্যায় ত্রিদিবেন্দ্র সরকারের ঘরে বসে আমি, ব্যোমকেশ আর ত্রিদিবেন্দ্র সরকার। তিনি প্রশ্ন করেন, ব্যোমকেশবাবু কিছু জানতে পারলেন, মানে খুনের ব্যাপারে? এখনো পরিষ্কার নয়, তবে খুনি এই বাড়িরই কেউ, রামচরণ তাকে দেখেছে সেবাইদের সাথে কথা বলতে মৃত্যুর আগেই। সে কি, কিন্তু পুলিশ যে বলছে অঘর একাই ছিল। পুলিশের কাজ হলো খুনিকে ধরা, খুব বেশি খাটতে তারা রাজি নয়। মূর্তি চুরির মতো একটা শক্তবক্ত কারণ থাকতে তারা অন্য রহস্য নিয়ে কেন ঘাটবে? তাহলে এবার কি করবেন ভাবছেন? ও ভালো কথা, যে লোকটার কথা আপনি বলেছিলেন তার পোস্টমর্টেম হয়েছে, সাপ একদম পিঠের কাছেই ছোবল মেরেছে, ওরাই দেহ সৎকার্য করে দিয়েছে, কিছুক্ষণ আগেই টেলিফোনে জানতে পারলাম। ব্যোমকেশ বলে ওঠে, সে কি, একবার দেখতেও পেলাম না, একটা বড় সূত্র নষ্ট হয়ে গেল। ত্রিদিবেন্দ্র সরকার কিছুক্ষণ কি যেন ভাবেন, তারপর বলেন, আমার মনে হয় গুপ্তধন আসলে নেই কিছুই, শুধু শুধু আপনাকে বিরক্ত করলাম, আপনার যদি মনে হয় আপনি কেসটা ছেড়ে দিতে পারেন, তবে আপনাকে নিরাশ করব না, আপনার যথাযথ পারিশ্রমিকই আমি দেব। ব্যোমকেশ কোনো কথা বলল না, ধন্যবাদ বলে বেরিয়ে এল। ধন্যবাদ। বাইরে আসতেই দেখা হলো ত্রিদিবেন্দ্র সরকারের পুত্র সমরেন্দ্র সরকারের সাথে। ব্যোমকেশ বেজার মুখে বলল, আপনাদের বাড়ির গুপ্তধন বোধ হয় আর উদ্ধার হলো না। সে কি, কেন, আপনারা চলে যাচ্ছেন নাকি? আপনার বাবা আর চাইছেন না এই তদন্তটা চালাতে, তাই? বাবাই যখন আপনাকে নিযুক্ত করেছে আর তিনি যখন চাইছেন না, তাহলে আর আমি কি করতে পারি বলুন। সেটাই। আচ্ছা, আপনার ছেলেটি কোথায় আছে, দেখছি না তো তাকে। এই তো ঘরে আছে, আসুন না, আসুন অজিতবাবু। সমরেন্দ্র সরকারের ঘরটা আসবাবে ঠাসা, বোধহয় সংসারী যুবকের ঘর বলেই। ঘরের একপাশে ছোট ছেলেটি বই পড়ছে, আমি তার পাশে গিয়ে বসলাম। ঘরে প্রায় সবই আছে, তবে চোখ টানার মতো রয়েছে একটা বইয়ের র‍্যাক। কাঠের ভারী বইয়ের র‍্যাকটায় অনেক বইতে ঠাসা। বইগুলো সব পুরনো হলেও র‍্যাকটা একদম নতুন। সমরেন্দ্রবাবু ভিতর ঘরে চলে গেলে ব্যোমকেশ এগিয়ে গিয়ে বইগুলো দেখতে লাগল। একটা একটা করে বই নামিয়ে দেখছে, এমন সময় ঘরে এলেন সমরেন্দ্রের স্ত্রী। ব্যোমকেশকে দেখে একটু ইতস্তত করতে যাবে, তার আগেই ব্যোমকেশ বলল, আচ্ছা আপনার কি মনে হয় বলুন তো, এ বাড়িতে গুপ্তধন আছে? আমি আমি কি করে জানবো বলুন তো? ব্যোমকেশ বলল, তাও ঠিক, আচ্ছা চলি। আমরা সমরেন্দ্রবাবুর ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে আসলাম আমাদের ঘরে। ব্যোমকেশ ঘরে এসে একটা সিগারেট আমাকে দিয়ে নিজে একটা ধরাল, তারপর বলল, আচ্ছা অজিত, আমার কয়েকটা কথার উত্তর দাও। আমি বললাম, বলো। ব্যোমকেশ শুরু করল, প্রথম প্রশ্ন, প্রথম মৃত্যু মানে অঘরের মৃত্যুর সামান্য কিছুক্ষণ আগে যদি মনেন্দ্র মন্দিরের দরজা বন্ধ হওয়ার শব্দ শোনে, তাহলে ত্রিদিবেন্দ্র সরকার বা বাকিরা মন্দিরের দরজা খোলা দেখল কেন? দ্বিতীয় প্রশ্ন, রামচরণ কার সাথে কথা বলতে দেখেছিল অঘরকে, তাকে মনেন্দ্র দেখতে পেল না কেন? তৃতীয় প্রশ্ন, ওই ভাঙা জমিদার বাড়িতে যে ছিল সে আসলে কে, মনেন্দ্রর হারিয়ে যাওয়া বাবা? চতুর্থ প্রশ্ন, মনেন্দ্রর গবেষণাগার থেকে কে ওই গাছ চুরি করে রেখে এসেছিল ভাঙা জমিদার বাড়িতে? আর পঞ্চম প্রশ্ন, আর এটাই বেশি গুরুত্বপূর্ণ, হঠাৎ ত্রিদিবেন্দ্র সরকার তদন্ত বন্ধ করতে বললেন কেন? তিনি কি এমন কিছু জানতে পেরেছেন যা তার পক্ষে খারাপ, নাকি কাউকে আড়াল করতে চাইছেন তিনি? আমার মাথার ভিতরটা ঘুরে যাচ্ছিল এসব শুনে। এত কিছু একসাথে ভাবছে কি করে ব্যোমকেশ, এই জন্যই বোধহয় ওর আর আমার এত ফারাক। আমি সব কিছু দেখি সহজ চোখে, আর ও দেখে সত্যান্বেষীর চোখে। আমি বললাম, তুমি কি করে জানলে ওই গাছ পুরনো জমিদার বাড়িতে ছিল? ব্যোমকেশ হেসে বলল, সাপের ঘরে ডাকাতি করে। রাত্রে শুয়ে ঘুম আসছিল না। ব্যোমকেশ খাওয়ার সময় সবাইকে জানিয়ে দিয়েছে কাল সকালেই সে ফিরে যাবে, কোনো সাহায্যই করতে না পারার জন্য সে দুঃখ প্রকাশও করে। খাওয়ার পরে কোথায় যেন বেরিয়েছিল সে, আমি একাই ছিলাম ঘরে। বসে বসে ভাবছিলাম এই কেসটার সমাধান, ত্রিদিবেন্দ্র সরকারের সেই হারিয়ে যাওয়া ডায়েরি কোনোভাবে খুঁজে পেয়ে যায় সেই পুরনো জমিদার বাড়িতে আসা লোকটা, সে তার ভিত্তিতেই গুপ্তধন খুঁজতে আসে ওখানে, তারপর ওখান থেকেই হানা দেয় এবাড়ির মন্দিরের কাছে। তখনই সেবায়েতের সাথে গণ্ডগোল আর প্রথম খুন। দ্বিতীয় খুনটা করেছে মনেন্দ্র, সে হয়তো রাত্রে ওখানে গিয়েছিল লোকটা তার বাবা নাকি দেখার জন্য। যখন দেখে তা নয়, তখন রাগে অথবা অন্য কোনো কারণে গাছ রেখে এসে সাপের কামড় খাইয়ে করায় দ্বিতীয় খুনটা। তাহলে গুপ্তধন কোথায়? গুপ্তধন আছে ওই বাড়িতেই। ব্যোমকেশ ফিরে আসতেই তাকে বললাম আমার অনুমানের কথা, সে সব শুনল, তারপর বলল, প্রথম খুনটা করেছে সেবায়েতের চেনা কেউ, যার সাথে সে কথা বলছিল রামচরণ তা শুনেছে। আর দ্বিতীয় খুন মনেন্দ্র করেনি, কারণ নিজের গবেষণার গাছ ওখানে রেখে আসার বোকামি সে করবেও না, তার কাছে অনেক সুযোগ ছিল সেটা ফিরিয়ে আনার। তৃতীয়ত, গুপ্তধন আছে, কিন্তু গুপ্তধনটা আসলে কি সেটা জানাটাই হলো আসল কাজ। আর কথা হলো না আমাদের, ঘুমিয়ে পড়লাম। শুধু ব্যোমকেশকে দেখলাম সে পুরো জমিদার বাড়ি থেকে পাওয়া কাগজ আর সেই বইটা খুলে বসেছে, বঙ্গরত্ন। তখন অনেক রাত, একটা ধাক্কায় আমার ঘুমটা ভেঙে যায়। উঠে দেখি ব্যোমকেশ দাঁড়িয়ে আছে ঘরের মাঝে, তার দুচোখ উজ্জ্বল, মুখে একটা হাসি। আমায় উঠতে দেখেই সে আরো উৎসাহে বলে ওঠে, অজিত অজিত, মনে হয় গুপ্তধনের রহস্যটাও সমাধান হয়ে গেল। আমি লাফিয়ে উঠে বসলাম বিছানার ওপর। কি বলছো ব্যোমকেশ, কোথায় কোথায় আছে সেই গুপ্তধন? সেটা কি সেই সোনার মূর্তিটা যেটা চুরি গেছে? না অজিত, না, সোনার মূর্তিটা গুপ্তধন নয়, ওটা আসলে গুপ্তধনের দরজার একটা চাবি। অঘোর মারা যাওয়ার আগে সোনার মূর্তি যে আসলে চাবি সেটাই বলতে চেয়েছিল। উফ, আমার আগে এটা কেন মাথায় আসেনি? মনে আছে, মনে আছে মনেন্দ্র বলেছিল সে মন্দিরের দরজা বন্ধ করার শব্দ পেয়েছিল, কিন্তু সবাই দেখেছে দরজা খোলা আর মূর্তিটা গায়েব। মূর্তি চুরি করার জন্য অন্য সময়ও পাওয়া যেত, কিন্তু তখনই কেন? ব্যোমকেশ সারা ঘর ময় ঘুরতে লাগলো। আমি বললাম, কারণ তখন মূর্তিটা চুরি হলে সবাই ভাববে মূর্তিটা কোনো চোর চুরি করেছে, সেই মেরেছে সে বায়েতকে, যাতে গুপ্তধনের কথাটা কারোর মাথাতেই আসবে না। ব্রিলিয়েন্ট অজিত, ব্রিলিয়েন্ট, এটাই কারণ। গুপ্তধন আর খুন দুটোই এক সুতোই বাঁধা, কিন্তু সবার নজর ঘুরিয়ে দেওয়ার জন্য এটা করা। আমি বললাম, আর এসব ভেবে কি হবে, তুমি তো কেসটা ছেড়েই দিয়েছ। ব্যোমকেশ এবার সজোরে হা হা করে হেসে ওঠে। কে বললো আমি কেসটা ছেড়ে দিয়েছি? এ রহস্যের শেষ না দেখে আমি ছাড়ব না অজিত। তারপর সে বলে, চলো অজিত। আমি অবাক হয়ে প্রশ্ন করি, এত রাতে কোথায় যাবে? গুপ্তধন উদ্ধারে। বলেই পকেট থেকে যেটা বার করে সেটা দেখে আমি একই সাথে অবাক এবং খুশি হয়ে যাই। তারপর সেই গভীর রাতে দুজন মিলে বেরিয়ে পড়ি গুপ্তধনের সন্ধানে। অনেক সকালে বাড়িতে একটা পুলিশের গাড়ি এসে ঢোকে, তার থেকে নামেন ওসি ভরদ্বাজ আর দুজন কনস্টেবলের হাতে ধরা অবস্থায় নামে রামচরণ এবং একজন বিধবা মহিলা। টেলিফোন মাধ্যমে আগেই সমস্ত কিছু ব্যবস্থা করা ছিল। বড় হল ঘরটায় বসে আছি সবাই, ত্রিদিবেন্দ্র সরকার, তার ছেলে সমরেন্দ্র, তার স্ত্রী মনেন্দ্র, হরিদাস আর আমি, একপাশে ওসি ভরদ্বাজ আর কনস্টেবল এবং সেই বিধবা মহিলা, দাঁড়িয়ে আছে রামচরণও। ত্রিদিবেন্দ্র সরকার বলেন, কি ব্যাপার ব্যোমকেশবাবু, আপনি যে বলেছিলেন আমাদের কেসটা ছেড়ে দিয়েছেন, তাহলে এসব কি? ব্যোমকেশ বলে, ক্ষমা করবেন জমিদারবাবু, আমি আসলে শুধুমাত্র টাকার জন্য যেমন কেস হাতে নিই না, তেমনি কোনো রহস্যের শেষ না দেখে এভাবে ছেড়ে দিই না, তা আপনি হয়তো জানেন না। এবং বর্তমানে আমি আপনার হয়ে কেস লড়ছি না, ইনি হচ্ছেন আমার নতুন মক্কেল। বলে সে বিধবা স্ত্রীলোকটিকে দেখালো। তাহলে কি আপনি জেনে গেছেন খুনিকে? ত্রিদিবেন্দ্র সরকারের গলা রীতিমতো কাঁপছে। ব্যোমকেশ হেসে বলে, হ্যাঁ, তবে এক্ষেত্রে কিছুটা প্রমাণ আর বাকিটা অনুমানের উপর ভিত্তি করেই আমি শুরু করছি, কিছু ভুল হলে আমায় বলবেন। আজ থেকে প্রায় 100 বছর আগে যখন অমরেন্দ্র সরকার গঙ্গার পাড়ের ওই বাড়িটা বানান, তখন এ ঘরে থাকা কারোর জন্মই হয়নি। তিনি ওই বাড়িটা বানানোর পরে ওখানেই থাকতে শুরু করেন। সে সময় ইংরেজদের সাথে যে কয়েকজন জমিদারের সুসম্পর্ক ছিল, তাদের মধ্যে অমরেন্দ্র সরকার একজন। বহু কাজে ইংরেজদের ব্যবসার কাজে সাহায্য করতেন তিনি। খুশি হয়ে ইংরেজরাও মাঝে মাঝেই উপহার দিতেন জমিদারকে অনেক কিছুই। এমনই একবার এক ইংরেজ সুন্দরী নারীর সাথে অমরেন্দ্রর বন্ধুত্ব হয়, সেই বন্ধুত্ব প্রেম পর্যন্ত পৌঁছয়। সেই প্রেমের স্বাক্ষর হিসেবে সেই নারী একটা সুন্দর অমূল্য জিনিস উপহার দেন অমরেন্দ্রকে। এরপর তিনি ফিরে যান বিলেতে। এতটা আমি এক অখ্যাত লেখকের লেখা বঙ্গরত্ন নামের বইতেই পাই, এবং এগুলো আপনাদের কাছে অজানা নয়, বিশ্বাস অবিশ্বাস পরের ব্যাপার। তারপর কেটে যায় অনেক বছর। অমরেন্দ্র সরকার মারা যাওয়ার আগে সেই মূল্যবান জিনিসের হদিশ লিখে রেখে যান তার ডায়েরিতে। সেই ডায়েরি ত্রিদিবেন্দ্রর হাতে আসার আগে কয়েক হাত ঘোরে অমরেন্দ্রের দুই ছেলের হাতে। সেখানেই ঘটে গণ্ডগোলটা। আসলে গুপ্তধন কোথায় আছে তা জানতেন অমরেন্দ্রের জ্যেষ্ঠ পুত্র, কিন্তু পরিবারের একটা ঐতিহ্য তিনি নষ্ট হতে দিতে চান না, কারণ তিনি জানতেন তার ভাই এটা খুঁজে পেলে জিনিসটাকে বাঁচানো যাবে না। তাই আসল পাতাটা তিনি ছিঁড়ে ফেলার পরিবর্তে অন্য সিদ্ধান্ত নেন, গুপ্তধনের জায়গা পরিবর্তন। এমন জায়গায় সেটা থাকবে যাতে সবাই জানতে পারবে না, অথচ সবার সামনেই থাকবে। এগুলো জানতে পেরেছি এই কাগজগুলো তথা গবেষণাপত্র থেকে। বলে সে পকেট থেকে কালকের সেই কুড়িয়ে পাওয়া কাগজগুলো টেবিলে রাখল। এবার ত্রিদিবেন্দ্র সরকার প্রশ্ন করেন, কোথায় আছে সেই গুপ্তধন? সেটা পরে বলছি, তার আগে অন্য কিছু বলা দরকার, বলে সে আবার শুরু করল। তারপর পেরিয়ে যায় আরও কয়েকটা বছর। তার মধ্যে সে ডায়েরির খোঁজ পায় ত্রিদিবেন্দ্রের ভাই, কিন্তু তিনি অনেক চেষ্টা করেও উদ্ধার করতে পারেন না সেই গুপ্তধন। এরপরে তিনি নিরুদ্দেশ হয়ে যান। তার আসল কারণ আমি জানি না, তবে গুপ্তধন খোঁজার নেশা একটা বড় নেশা। সেটা না পেয়ে ওনার মানসিক অবস্থার অবনতি হয়েছে, এটা আমার অনুমান। বঙ্কেশ থামল, মনেন্দ্রর দিকে তাকালাম, দেখি ওর চোখ ছলছল করে উঠেছে। তারপরে ওই গুপ্তধনের গল্পটা থিতিয়ে আসতে থাকে, কিন্তু হঠাৎ করে মনেন্দ্র তার বাবার পুরনো কিছু কাগজপত্রের সাথে তার হাতে লেখা কিছু কাগজপত্র পান, যা তিনি ত্রিদিবেন্দ্র সরকার ও সমরেন্দ্রকে দেখান। এরপরেই আবার গুপ্তধনের জন্য মরিয়া হয়ে ওঠে সমরেন্দ্র, কারণ এর মধ্যেই বাবাকে না জানিয়ে সে একটা বড় ব্যবসা শুরু করেছিল, যার জন্য বাড়ির একটা অংশ তাকে বাধা রাখতে হয়েছে, আর সেই বিশাল অংশের টাকাটা তার ডুবে যায় ব্যবসাতে। কি এসব কি বলছেন আপনি? চেঁচিয়ে ওঠে ত্রিদিবেন্দ্র সরকার, কিন্তু তারপরেই তার গলার সুর নেমে আসে সমরেন্দ্রর দিকে তাকিয়ে। সমরেন্দ্র মাথা নিচু করে আছে। তুমি বাড়ি বাঁধা রেখে ব্যবসায় টাকা লাগিয়েছ? কি কম ছিল তোমার? এবার সমরেন্দ্রর গলাতেও সপ্তমের সুর। ওটাই তো সমস্যা বাবা, আপনি চাইতেনই না কখনোই যে আমি নিজে কিছু করি। আমি চাইনি তোমার টাকায় পায়ের উপর পা তুলে কাটাতে, আমি নিজে কিছু করতে চেয়েছিলাম। ওসি ভরদ্বাজ বলেন, এক মিনিট জমিদার বাবু, ওনাকে বলতে দিন। বঙ্কেশ আবার শুরু করে। ওই কাগজগুলো দেখার পর থেকেই সমরেন্দ্র ভাবতে থাকে, গুপ্তধন যদি তিনি উদ্ধার করতে পারেন তাহলে তার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এ ব্যাপারে তিনি সাহায্যও পান তার স্ত্রীর। সমরেন্দ্রের স্ত্রী মাথা নিচু হয়ে আসে। কিন্তু আসল প্রশ্ন, গুপ্তধনটা কোথায়? সমরেন্দ্র বুদ্ধিমান, সে বুঝেছিল গুপ্তধন ওই পুরনো বাড়িতে নেই, আছে এই বাড়িতে, যার আভাস দিয়ে গেছেন তার কাকা। সেই সময় তিনি ইতিহাস নিয়ে পড়াশোনা শুরু করেন। তার ঘরে সব বই পুরনো হলেও একটিমাত্র বই ছিল নতুন, আর সেটা রাখার জায়গাটাও একদম আনকোরা প্রস্তুত বইয়ের র্যাকে। পুরনো বইগুলির ভিড়ে সেই বইটি দেখেই বোঝা যাচ্ছে সদ্য কেনা হয়েছে সেটা। অখ্যাত লেখকের লেখা বঙ্গরত্ন। সেখানেই তিনি জানতে পারেন অদ্ভুত সেই চাবির কথা। আজ থেকে 80 বছর আগে একজন আবিষ্কার করেন অদ্ভুত তালা ও চাবি। যে কোনো মূর্তির আকারে এ চাবি তৈরি করা হয়, আর সেভাবেই তৈরি করতে হয় তালা থাকা একটা ছোট্ট বাক্স। এটা জানার পরেই সমরেন্দ্র খুঁজতে থাকে সেই বাক্স কিংবা চাবি। কিন্তু যিনি ওই বাক্সটা তৈরি করিয়েছিলেন তিনি ছিলেন আরও বুদ্ধিমান, তাই এমনভাবে সবটা আড়াল করেছিলেন যাতে সব চোখের সামনে থেকেও আড়ালে থাকে। আমি জানি না সত্যিটা সমরেন্দ্র কিভাবে জানল, আমার যতদূর মনে হয় তার স্ত্রী ব্যাপারটা সন্দেহ করে তাকে জানান। আমি বলছি ভুল হলে শুধরে দেবেন, তবে তা পরে। এবার খুনের কথা বলি। অঘোর সেদিন পুজো সেরে বেরিয়ে আসতেই একজন এসে তার পথ আটকায়। মানুষটাকে সে চেনে তাই তার সন্দেহ হয় না, কিন্তু মানুষটার কথা শুনে সে চমকে যায়। ভগবানের মূর্তি নিয়ে সে কিনা গুপ্তধন খুঁজবে? আর যদি তা থাকেও তা যে ভগবানের দান তা নিয়ে লোভ করা ভালো নয়। তাই নিয়েই বচসা হয় দুজনার। সে বচসার কথা অঘোর তার স্ত্রীকেও বলেছিলেন, কিন্তু লোকটা যে কে তার নাম বলেননি। ইনি হলেন তার স্ত্রী, আমার মক্কেল। এই বলে ব্যোমকেশ বিধবা মহিলাটিকে দেখালো। এবার স্ত্রীলোকটি কেঁদে ওঠে। তাকে বসিয়ে দিয়ে ব্যোমকেশ বলে, অঘোরকে মারলেন কেন সমরেন্দ্রবাবু? সে আপনাকে ভয় দেখিয়েছিল ত্রিদিবেন্দ্রবাবুকে সব বলে দেবে তাই? সমরেন্দ্র চুপ। ত্রিদিবেন্দ্র সরকার নিশ্চল হয়ে বসে আছেন। এবার মনেন্দ্রর দিকে তাকায় ব্যোমকেশ। আমায় সত্যিটা বলতে পারতে মনেন্দ্র, তুমি দেখেছিলে সমরেন্দ্রকে? সে তোমায় দেখেনি, কিন্তু তোমায় তাকে দেখতে দেখে ফেলেছিল অন্য একজন, সমরেন্দ্রের স্ত্রী। তাই ওরা ভয় পেয়ে তোমায় সরাবার ছক কষতে থাকে। মনেন্দ্র শান্ত মুখে একটা কালো ছায়া নামে। সে একবার সমরেন্দ্রর দিকে তাকায়, কিন্তু কিছুই বলতে পারে না। আবার ব্যোমকেশ শুরু করে, এবার আসি দ্বিতীয় খুনের কথায়। দ্বিতীয় খুনের দিন মোট দুজন গিয়েছিল ওই পুরনো জমিদার বাড়িতে। প্রথমে সন্ধ্যের সময় মনেন্দ্র সবার নজর এড়িয়ে যায় ওখানে। সে ভেবেছিল ওই অজানা লোকটা তার বাবা, কিন্তু যখন সে দেখে তা নয় তখন তার সাথে কথা বলে। জানতে পারে তার বাবার সাথে লোকটার দেখা হয়েছিল অনেক দিন আগে, তার বাবার মৃত্যুর সময়। তাই সেদিন আমি যখন একবার ঢিল ছোড়ার মতো করে ওর বাবার কথা ওকে বলি, তখন ওর মুখের কোনোরকম ভাব পরিবর্তন হয় না। তখন আমি নিশ্চিত হই যে লোকটাকে মনেন্দ্র দেখেছে। সেই সময় বাড়ির ছাদ থেকে মনেন্দ্রকে দেখতে পায় সমরেন্দ্র। তারপর তার ঘর থেকে গাছ চুরি করে রেখে আসে ওই ঘরের দেওয়ালের ফাঁকে। তখন কোনো কারণে হয়তো লোকটি সেখানে ছিল না। তার কাগজপত্র ঘেঁটে দেখে, কিন্তু গুপ্তধনের সঠিক হদিশ খুঁজে না পেয়ে সব দলা পাকিয়ে ফেলে আসে। তারপর লোকটি এসে দেওয়ালে ঠেস দিয়ে বসতেই কালের মতো সাপ এসে তাকে দংশন করে। ত্রিদিবেন্দ্রবাবু বুঝতে পেরেছিলেন দ্বিতীয় খুনে সমরেন্দ্রের হাত থাকলেও থাকতে পারে, কারণ অত রাতে সমরেন্দ্রের স্ত্রীকে ছাদে দেখেছিলেন তিনি। কিন্তু ইতিমধ্যে তিনি আমাকে আসতে বলে দিয়েছেন, তাই সেই লোকটার মৃতদেহ যত তাড়াতাড়ি সম্ভব সৎকার করে দিতে বলেন, আর আমায় বলেন কেসটা ছেড়ে দিতে। আমিও ভেবেছিলাম হয়তো গুপ্তধন আর পাবো না, কিন্তু গুপ্তধনের চাবি সেই মূর্তিটা অপ্রত্যাশিতভাবে আমার হাতে আসে, আর তার পেছনে আছেন ইনি। বলেই দরজার বাইরে থেকে আসতে বলে কাউকে। সবাই অবাক হয়ে দেখে সে আর কেউ নয়, স্বয়ং ত্রিদিবেন্দ্রের নাতি। ব্যোমকেশ বলে চলে, কাল রাত্রে খাওয়ার সময় সমরেন্দ্রর ঘরের পাশ থেকে আসছি, দেখি সমরেন্দ্রবাবুর ছেলে ঘর থেকে একটা বাক্স বার করছে। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ, আর সেই বাক্স থেকে বেরিয়ে আসছে এই মূর্তি। হয়তো সমরেন্দ্র এটা লুকিয়ে রেখেছিল আবহাওয়া ঠান্ডা হলে গুপ্তধন বার করবে বলে, কিন্তু তার আগেই সেটা আমার হাতে পড়ে ওনার ছেলের মারফত। বলেই কাল রাত্রের মতো পকেট থেকে বার করে সেই ছোট্ট সোনার নটরাজ মূর্তি। এবার ওসি প্রশ্ন করেন, কিন্তু ব্যোমকেশবাবু, এটা যদি গুপ্তধন না হয় তাহলে আসল গুপ্তধন কোথায়? ব্যোমকেশ হাসে, তারপর বলে, গুপ্তধন তার জায়গাতেই আছে, চলুন। মন্দিরের ভিতরে ঢুকে আসে সবাই। ব্যোমকেশ একবার মূর্তির দিকে তাকায়। মা কালীর মূর্তি, চার হাত বিশিষ্ট মূর্তিটা বেশ সুন্দর গড়নের। এবার ব্যোমকেশ মূর্তির পিছনের দিকে যায়। মূর্তির বেদিটা চার কোণা, সেই বেদিটার একদিকের কোণটা ধরে ধাক্কা দেয়, কিন্তু তার একার পক্ষে তা সম্ভব নয়। আমি, ওসি আর ব্যোমকেশ মিলে ধাক্কা দিতেই সেটা অল্প সরে যায়, আর দেখা যায় মূর্তির একটা পা সামান্য সরে গেছে আর সেখানে একটা ফাঁক। ব্যোমকেশের মুখটা উজ্জ্বল হয়, ঘরের বাকি সবার মুখেও একটা কৌতূহল। সেই ফাঁকের মধ্যে সোনার মূর্তিটা ঢুকিয়ে দিয়ে একটু নাড়াতেই ঠাকুরের মূর্তিটা পুরো সরে গেল, আর সাথে সাথেই একটা বড় গহ্বর উন্মুক্ত হলো। সেই গহ্বরের ভেতরে জল জল করছে একটা দু ফুট লম্বা নিখাত সোনার তৈরি নারী মূর্তি, গ্রিক পুরাণে যার নাম প্রেমের দেবী ভেনাস। হালিশহর স্টেশন পর্যন্ত এসেছিলেন ত্রিদিবেন্দ্র সরকার। তার ক্ষমতার জেরে তিনি মনেন্দ্রর সত্যি লুকিয়ে যাওয়ার দোষ মাফ করাতে পারলেও নিজের ছেলেকে বাঁচাতে পারেননি। ব্যোমকেশের হাতে একটা খাম দিয়ে তিনি বলেন, অনেক ধন্যবাদ ব্যোমকেশবাবু। সত্যি বলতে কি, আমার একটু সন্দেহ হয়েছিল ছেলের উপর, তাই আপনাকে কেসটা ছেড়ে দিতে বলেছিলাম। আপনি আপনি আমায় ক্ষমা করবেন। ব্যোমকেশ বলল, আপনি আপনার কাজ করেছেন, আমি আমার, এর জন্য দুঃখ করার কিচ্ছু নেই। যে যা করবে তাকে তার শাস্তি পেতেই হবে ত্রিদিবেন্দ্রবাবু। আমরা হাঁটতে লাগলাম ট্রেনের দিকে। একটা প্রশ্ন না করে পারলাম না ব্যোমকেশকে। আমি বললাম, আচ্ছা ব্যোমকেশ, তুমি কি করে জানলে সমরেন্দ্রর ব্যবসায় লোকসানের কথা? ব্যোমকেশ হাসল, টেলিফোনে একটু খোঁজ খবর নিলাম, এটুকু যোগাযোগ না থাকলে আর সত্যান্বেষী হলাম কি করে অজিত? কিন্তু অঘোরের মাথায় যদি আঘাত করে থাকে সমরেন্দ্র ওই মূর্তি দিয়ে, তাহলে আবার সে মন্দিরে ঢুকলো কেন? আঘাত তো মূর্তি দিয়ে হয়নি, হয়েছে ইট দিয়ে। ইট? হ্যাঁ, ইট। মন্দির চত্বরে ঘুরতে গিয়ে ভালো করে খুনের জায়গা খুঁজে দেখছিলাম, ওটা একটা বড় পাথরের টুকরো। বলেই সে জোরে জোরে হাঁটতে লাগলো ট্রেনের দিকে। বাড়িতে পৌঁছে এক প্রস্থ খাওয়া দাওয়ার পর ব্যোমকেশ তার কেসের কথা সত্যপতিকে বলতে লাগল। আমিও অবসর পেয়ে আরামে ডায়েরিতে ঘটনাগুলো লিখে রাখবো ভাবছি, এমন সময় টেলিফোন বাজে। ব্যোমকেশ ফোনটা ধরে বলে, হ্যালো। আচ্ছা, কখন? ঠিক আছে, আসুন। কেমন লাগলো আজকের গল্পটি জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। পরবর্তীতে আরও অনেক রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব গল্পাসুরে। শেষ হলো আমাদের আজকের নিবেদন, সুকান্ত দাসের কলমে সত্যান্বেষী থেকে অনুপ্রাণিত হালি শহরে হত্যাকাণ্ড। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।